আমার ভক্তিমতী মা বাবা, এই ছোট্ট জায়গাটাকে যারা হরিবাসর মনে করে অংশ গ্রহণ করলেন, নীলাকীর্তন শুরুর আগে সর্বপ্রথম আপনাদের শ্রী চরণে রইল আমার অসংখ্য ভক্তপূর্ণ প্রণাম। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে এই জীবনটা যেন কেটে যায়, এ দেহ মন্দিরে কোনো কঠিন ব্যাধি আসতে না পারুক। তাই ভগবানের কাছে, প্রভু জগন্নাথের কাছে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে কিঞ্চিত সময় আস্বাদন হোক হরি কথা কৃষ্ণ কথা আমার সেই গৌরাঙ্গের কথা। তবে এই স্থানে আপনারা বসেছেন, এখানে একটা আলাদা সুখ আছে, আলাদা একটা আনন্দ আছে। তবে যারা এই পথের প্রতি, তারাই এই আনন্দটা উপলব্ধি করতে পারে। কিন্তু যারা এই পথের প্রতি নয়, এর মর্ম, এতে যে কি আনন্দ আছে বুঝবে না। রসগোল্লা জানে না তো তিত কি মিষ্ট, যে আস্বাদন করে সেই তো জানে তার কত স্বাদ। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে বাস। হতে পারে এটা আমাদের একটা হরিবাসর, কিন্তু জানতে হবে এটা একটা সৎসঙ্গের আসর। এখানে যাত্রা নয়, থিয়েটার নয়, নাটক নয়, ধামাকা নয়, এখানে শাস্ত্রীয় কথা, ধর্মীয় কথা, পুরাণ কথা। এখানে সমাজকে সচেতন করার কথা। তাই এখানে আমরা যেটা শুনব সেটা আমরা অন্য কোথাও পাব না। আর শোনাটা যদি শোনার মতো হয় তবেই তার বলাটা ঠিক হয়। মানুষের পায়ের একটা জোর আছে, তাই মানুষ সাইকেল চালিয়ে রাস্তায় হেঁটে অনেক দূর থেকে হরিবাসরে এসে বসে। কিন্তু বসলেই যে আপনি ভগবানের কৃপা পাবেন, বা হরিবাসরে বসলেই যে আপনি হরিনাম শুনবেন, এর কোনো মানে নেই। শোনার জন্যে আর একটা শক্তির প্রয়োজন থাকে, সেটা হলো মানুষের শ্রবণ শক্তি। এটা যদি কমজোরি হয়ে যায় তাহলে আপনি বেশি কোনো হরিনাম কৃষ্ণ কথা শুনতে পারবেন না, হয় আপনি ঘুমিয়ে পড়বেন, তা নয় আপনি এখান থেকে চলে যাবেন। তাই যাদের শ্রবণ শক্তি জাগ্রত আছে তারা অন্তত হরিনাম শুনতে বসে ঘুমিয়ে পড়ে, তারা আন কথায় মাতেন, তারা ঠিকভাবেই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছে। হরিবাসরে আসার রাস্তা অনেক, কেউ সাইকেলে, কেউ রিক্সায়, কেউ ভ্যানে, আপনিও এসেছেন আমিও এসেছি, কিন্তু এই এখানে কিন্তু পাওয়ার রাস্তা হলো একটাই। আপনিও যেটা পেতে এসেছেন আমিও সেটা পেতে এসেছি, সেটা হলো একমাত্র ভগবানের কৃপা। ভগবান কোনোদিন মানুষকে দয়া করেন, দয়া মানুষ মানুষকে করে। দেখবেন বাড়ির সম্মুখে যদি একটি ভিখারি এসে দাঁড়ায়, অনেক ব্যক্তি দয়া করে 5 টাকা 10 টাকা দিয়ে দেয়, কিন্তু সেই 5 টাকা 10 টাকা নিয়ে ভিখারি 5 দিন চলবে 10 দিন চলবে, তার বেশি কিন্তু চলবে না। কিন্তু জেনে রাখবে ভগবান যদি সেই ভিখারিকে একবারে কৃপা করে তাহলে সারা জীবন তার কোনো অভাব থাকবে না। তাহলে এখানে আসার উদ্দেশ্য হলো একমাত্র ভগবানের কৃপা পাওয়ার জন্য। তাই যারা হরিবাসরে বসেছেন তাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, যারা আসতে পারেনি তাদের ঘরেও প্রণাম রইল। তার কারণ আজকে আসতে পারেনি, কে বলেছে আগামীকাল সে ছেঁড়া চটে বসবে না, পারে বসবে। সেই জন্য তো গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের বেশ কিছু বাণী প্রচার করে গিয়েছিল যে এ জগতে কোনোটাই ঘৃণার বস্তু নয়, যা কিছু জগতে আছে কোনোটাই ঘৃণা নয়। তাই আজকে যে দুহাত তুলে হরি বল বলেনি, কে বলেছে, সেও একদিন হয়তো দুহাত তুলে হরি বল বলবে। আপনি আগিয়ে আছেন, উনি পিছিয়ে আছে, কিন্তু কে বলেছে ভগবানের যদি কৃপা হয় তাহলে উনি আগিয়ে আসবে আপনি পিছিয়ে যাবে। তাই এই পৃথিবীতে কোনোটাই ঘৃণার বস্তু নয়, মানুষ মানুষকে ভালোবাসাটাই হলো মানুষের ধর্ম। তাই আসুন আজ আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, বেশ কিছু কৃষ্ণকথা হরিকথা শ্রবণ করার জন্যে। তবে আজকে আমরা বেশ কিছু চরিত্র সম্পর্কে আলোচনা করব, সেটা হলো মহাভারতের চরিত্র। এ পৃথিবীতে যা আছে সব মহাভারতের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে, শুনতে হবে এগুলো। যেমন প্রথমে মহাভারতের একটি মেয়ের কথা আপনারা জানেন, যে মেয়েটা সর্বদাই চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াত, চেনেন মেয়েটাকে, সাবিত্রী তো নাকি, অনেকে মাথা নেড়ে দিল সাবিত্রী। আমরা চোখের সামনে দেখেছি মেয়েটা চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়ায়, ছেলের ছিল তার 5টা তো নাকি 100টা আপনারা জানেন। তাহলে 100টা ছেলের মা গান্ধারী চোখে কাপড় বাঁধল, ওর স্বামীটাও অন্ধ ছিল, তাহলে স্বামী অন্ধ স্ত্রী অন্ধ, কিন্তু তবু তাদের স্বামী সেবা ঠিক চলল। তাহলে এ থেকে গান্ধারী আপনাদের ঘরে জানিয়ে দিয়েছিল যে স্বামীর প্রতি যদি ভক্তি শ্রদ্ধা থাকে তাহলে চোখ যদি না থাকে অন্ধ নয়নে স্বামীর যে কোথা চরণ আছে সেই চরণে হাত দিয়ে প্রণাম করা যায়। আর ভক্তি যদি না থাকে, ও সবার চরণ দেখতে পাবে, শুধু স্বামীটাই বাদ যাবে, তাই না? তাহলে এই গান্ধারী কোন প্রকৃতির মেয়ে ছিল? কেন সে চোখে কাপড় বেঁধেছিল? এই গান্ধারী সম্পর্কে আপনারা জানুন, এতে অন্তত বুঝে নিতে পারবেন যে একজন স্ত্রী জাতির আসল ধর্মটা কি, স্বামীর প্রতি ভক্তি কিভাবে থাকা উচিত, এটা আপনারা জানেন। আর এক চরিত্র আপনারা শুনবেন, যে ব্যক্তির কোনোদিন গলায় তুলসী কাঠের মালা আপনারা দেখেননি, মানুষটা কোনোদিন আপনাদের মতো হরিবাসরে বসে হরিনাম করেনি, কোনোদিন সাধু সঙ্গ করেনি, কিন্তু ভগবান তাকে তার মাথায় হাত রেখে বলেছিল যে জগতে অনেক প্রকাশ্য ভক্ত আছে, কিন্তু তুই আমার গোপন ভক্ত, গোপনের মধ্যে রয়ে গেলি, তাই তোকে আমি ভক্ত বলে চিহ্নিত করছি। এই সমাজ হয়তো তোকে কোনোদিন দূরে সরিয়ে দেবে, কিন্তু আমি কোনোদিন দূরে সরিয়ে দেব না। সে ব্যক্তিকে আপনারা চেনে, জেনেছিলেন সম্পর্কে দুর্যোধনের মামা ছিলেন, জানেন? তাহলে দুর্যোধনের মামা শকুনি মামা, তাহলে কথা হলো শকুনি কি খুব ভালো ব্যক্তি ছিল? শকুনিকে মানুষ কোনোদিন মেনে নেয়নি, কি কোনোদিনের জন্য মানেনি, কিন্তু তার মধ্যে একটা ভক্তি ছিল। 5000 বৎসর ধরে ওই শকুনিকে মানুষ ঘৃণা করে গেল, কিন্তু শকুনি যে কত বড় হরিভক্ত ছিল এটা আপনারা লীলার মধ্যে জানবেন। শকুনিকে কোনোদিন মানুষ মানেনি, যদি মেনে নিত তাহলে অন্তত পৃথিবীর মধ্যে কোনো বাবা মা ছেলের নাম শকুনি রাখত, আছে একটাও খুঁজে পাবে? অনেক নাম রাখে কিন্তু শকুনি নাম রাখে না। এ শকুনি কোন প্রকৃতি ভক্ত ছিল এটা আপনারা জানবেন। আর জানবেন একটা পাপী চরিত্র, যিনি হলেন মহাপাপী দুর্যোধন। পাপ মানুষ করে, কিন্তু একটা মানুষ কত পাপ করতে পারে? পাপের চরিত্র এই দুর্যোধন ছিল। এই তিন চরিত্র আপনারা শুনবেন, আর শুনবেন যে আমরা সবাই জানি ওই 5 ভাই মিলে কুরুবংশ ধ্বংস করেছিল, কৃষ্ণ রথের সারথি ছিল, কুরুবংশ ধ্বংস হয়েছিল। কিন্তু এটাই মানুষের ভুল ধারণা, এ 5 ভাই ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ভগবান শ্রীকৃষ্ণ একসঙ্গে থেকেও কুরুবংশ ধ্বংস করতে পারত না। কুরুবংশ ধ্বংসের মূল কারণ ছিল একমাত্রই শকুনি। শকুনি যদি না থাকত তাহলে কোনোদিনই কুরুবংশ ধ্বংস হতো না। মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে, কিন্তু শকুনি সর্বদাই দুর্যোধনের বাড়িতে থাকতেন একমাত্র ওই কুরুবংশ ধ্বংস করার জন্য। কিন্তু কেন? এরই জন্যে তো এ লীলা আপনাদের শ্রবণ করতে হবে, তাই আমরা শুরু করব গান্ধারীকে দিয়ে আর শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে। মাঝখানে আমরা শুনব শকুনির চরিত্র, তাই আসুন, তিন চরিত্র নিয়ে আজ আমাদের আস্বাদন হবে শকুনির ধ্বংস যজ্ঞ। কি শোনা যাক, তবে তার আগে একটা কাজ সবাই মিলে একবার বলি চৈতন্য মহাপ্রভু কি না ঠিক সেভাবে হলো বলে মনে হলো মানে যেভাবে হবার কথা সেভাবে হলো না কারণ যদি সেইভাবেই হতো তাহলে মেঘের মতো একটা গর্জন হতে পারত সেটা কম হলো তাহলে ছিলেন না আর একবার বলবো নাকি বলিয়া গৌরী চাঁদ কি মনে হলো আপনাদের ভেতরে আছে শুধু বার করেননি কি বার করলি এই দেখুন না এটা এমন একটা জায়গা এই জায়গাতে যদি আপনি দুর্বল হয়ে যান পৃথিবীতে কোন জায়গায় আর আপনি সবল হতে পারবেন না এটাই তো সবল হওয়ার জায়গা জীবনে মনের জোর যদি আপনি কমিয়ে ফেলেন তাহলে কোন কাজে আপনি সফল হতে পারবেন না বাংলার ছেলে আমেরিকায় গিয়েছিল হরিনাম করতে বুকের পাটা ছিল তার আর হরিনাম করেছিল বলেই তো আমেরিকার মানুষগুলো নবদ্বীপের মাটিতে এসে ওই তুলসী কাঠের মালা পরে হরিনাম করে গেল আর সেই ছেলেটার বুকের পাটা ছিল বলেই তো ছেলেটার নাম ছিল নরেন হয়ে গেল স্বামী বিবেকানন্দ তাই এই জায়গায় যদি আপনি জোর কমিয়ে কোথা হরি বল বলবে এ জায়গায় আপনি দুহাত তুলে হরি বল বলুন আপনাকে টিটকিরি মারবে না আর হরিবাসরটা ছেড়ে দিয়ে রাস্তার মাঝখানে মা দুহাত তুলে হরি বল বলো তোমাদেরই মতো মেয়েগুলো বলবে জানিস ওদের বউটা পাগলি হয়ে গেছে বলবে তো যে সমাজের বুকে আমরা বাস করছি মদের বোতল নিয়ে রাস্তা হাঁটবে কেউ তাকে কিছু বলবে না সিগারেট খেতে খেতে সাধুগুরু বৈষ্ণবদের মাঝখান দিয়ে চলে যাবে কেউ তাকে কিছু বলবে না আর একটা ইয়ং ছেলে যদি তুলসী কাঠের মালা পরে তিলক সেবা করে নামের ঝোলা নিয়ে রাস্তা দিয়ে যায় আমাদের মত ইয়ং ছেলেগুলো বলে এই বেটা তোর ভিমরুতি ধরেছে তাই না তাকে টিটকিরি করে যায় উপহাস করে যায় তাই এই স্থানে আপনি যেটা করতে পারবেন অন্য জায়গায় আপনি পারবেন না তাই এটাই হলো সবল হওয়া আর একবার বলে নেই নাকি বলিয়া নিতাই গৌরী চাঁদ কি আমারে পতিত মধুর কৃষ্ণ ওহে আমার প্রাণীর ঠাকুর গৌর হরি ও হে হরি গো হরি গো হরি গো পতিত পাবন আমার গুণ আবার পতিত পাবন জোরে মানুষের মৃত্যু হয়ে যায়। কিন্তু যে যুগে বাস করছি এটাও হলো একটা সাপ। আমরা সত্যযুগে এখন বাস করছি, মাথা নাড়লে হবে না। কলিযুগে বাস করছি, কলি বিশাল একটা সাপ, হাজার হাজার ফোনা বিস্তার করে শুধু আমাদের ছোবল মারছে। আর যাকে একবার ছোবল মেরে দিয়েছে, এক কলির বিষে তেজে সে ব্যক্তি জুয়াখানায় যাবে, সাতটা খানায় যাবে, মদের ঠেকে যাবে, কিন্তু হরিবার সরে আসবে, তাই না? আর যাদের কলির বিষ স্পর্শ করতে পারেনি তারাই তো হরিবাসরে এসে হরিনাম শুনে যায়। কলি যে মানুষের শরীরে বিষ দেয়, কারোর শরীরে দিয়ে দিল মায়ারূপী বিষ, আর যেই মায়ারূপী বিষ দিয়ে দিল সঙ্গে সঙ্গে দেখবেন মায়ার জালে জড়িয়ে সবাইকে ধরে রাখলো কিন্তু ভগবানকে ছেড়ে বসে। ভাই তোদের হরিনাম হচ্ছে বলে হ্যাঁ, সন্ধ্যেবেলা আমাকে ডাকিস তো আমি একটু যাব, সন্ধ্যেবেলা চলে গেল, দাদা আমি এসেছি চলুন হরিনাম শুনতে, চলো বেরিয়েও পড়লো। কিন্তু বাড়ির বাচ্চা ছেলেটা উয়া করে কেঁদে উঠলো, ভাই তুই যা আমি আর। কেন দাদা, দেখতে পাচ্ছিস না ছেলেটা কি কান্না কাঁদছে? জানিস আমি কোলের কাছে না শোয়ালে ও ঘুমাবে না সারা রাত, মায়ার জালে জড়িয়ে সন্ধ্যেবেলায় শ্বশুরের খাটে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। কেন? এ তার শরীরে সেই মায়া আছে, সে জানে ছেলে আমার, মেয়ে আমার, আত্মীয় স্বজন যা কিছু সব হলো আমার, কিন্তু কোনোটাই তারই নয়, মানুষ শুধু আমার আমার করেছে। যদি আমার বলতে কিছু থাকতো তাহলে মৃত্যুর পরে ওগুলোকে নিয়ে যেতে পারতাম, কিন্তু কে নিয়ে যেতে পারে? কোনোটাই কেউ নিয়ে যেতে পারে না, সবকিছু রেখেই মানুষকে চলে যেতে হয়। তাই মানুষ যত আমার আমার করে, একজন খিলখিল করে হাসে সেটা কে জানেন? একমাত্র আমাদের শ্মশান ঘাট। মানুষ আমার আমার করছে, শ্মশান খিলখিল করে হাসছে যে তোরা যতই করিস আমার আমার আমার, কিন্তু একমাত্র আমি জানি মৃত্যুর পরে তোরা সবাই হয়ে যাবে শুধু আমার। একজন জমিদার সেও যদি মরে শ্মশানে যাবে, একজন ভিখারি সেও যদি মরে শ্মশানে যাবে। জমিদারের রাজ ঐশ্বর্য ছেড়ে চলে গেল শ্মশানে, জমিদারও পায় সাড়ে তিন হাত জায়গা, আর একজন ভিখারি শ্মশানে পায় ওই সাড়ে তিন হাতি জায়গা, চার হাত জায়গা চাইলে পায় না। কিন্তু তবু দেখুন মায়া মমতার জালে জড়িয়ে সবাইকে ধরে রাখে কিন্তু ভগবানকে ভুলিয়ে যায়, এটা কার কাজ? একমাত্র কলি বিষের কাজ। কারো শরীরে দিল অহংকার রূপী বিষ, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, আমি ছেঁড়া চটে বসে হরিনাম শুনব। এ যাদের অহংকার আছে তারা এই স্থানে বসবেন, এ ভেতরে তবে অহংকার মানুষের থাকা ভালো, তবে মানুষের সেই অহংকার থাকুক। জীবনে আমার সবচেয়ে বড় অহংকার, 10 কিলোমিটার দূরে হরিনাম হচ্ছে আমি তবু পায়ে হেঁটে হেঁটে হরিনাম শুনতে যাই, এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় অহংকার। মানুষের লোভ থাকা উচিত, কোন লোভ কোন লোক? আমার যতই পরিশ্রম হোক না কেন তবু আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের চরণে জল না দিয়ে আমি কোনদিন জল খাব না। হরিবাসর হচ্ছে, বাড়ির হরিবাসর হচ্ছে, হচ্ছে হোক না আমি সেই বাড়ির হরিবাসরে গিয়ে একটা ফুলের মালা ঝুলিয়ে দিয়ে আসবো, এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় লোক। আমি দিল্লি থাকি, যেখানেই থাকি না কেন গ্রামের হরিবাসর হলে কেউ আমাকে ধরে রাখবে না, সব ছেড়ে আমি চলে আসবো, এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় লোভ। আমি খেতে পাই না পাই বড় কথা নয়, কিন্তু গোবিন্দ সেবার জন্য আমি প্রতিদিন 1 টাকা করে জমিয়ে রাখবো, আর এক সময় একদিন ভক্তদের নিয়ে হরিনাম করে সাধু সঙ্গ করে ভক্ত সেবা দিয়ে এ জীবনকে আমি ধন্য করে এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় লোক। তদ্রূপ কোনো ব্যক্তি যদি এমন লোভ নিয়ে থাকে ভগবান লোভে পড়ে যাবে সেই ভক্তকে পাওয়ার জন্য, তাই এগুলো থাকা উচিত। তবে সেটা তাই অহং, কারো শরীরে কামনা আমার ছেলেকে অমুক করব তমুক করব মাস্টার করব, করো না, কেউ তো নিষেধ করেন, কিন্তু মানুষ তো আপ্রাণ চেষ্টা করে যায় যে ছেলেকে ছেলের মতো করব, মানুষ করে তুলব, ওকে মাস্টারি করব, ডাক্তারি করাব, কিন্তু মানুষ বাসনা করে, কিন্তু মানুষের মনের বাসনা পূর্ণ করে একমাত্র পূর্ণময় ভগবান সেই কৃষ্ণ। তার কৃপা না হলে কোনো মানুষের মনের ইচ্ছা পূর্ণ হয় না, তার ইচ্ছাতে সর্বস্ব কিছু হয়, কোনটাই আমাদের ইচ্ছায় নয়, তাই না? অনেকে বলে আচ্ছা এখানে যতজন বসে আছি আমরা সবাই সংসারী, তো সংসারী, আচ্ছা সংসারী যদি হয়ে থাকি তাহলে কে কে সংসার করেছো একবার হাত তোলো, তোলো হাত তোলো, সংসার কে কে? আমি দেখে বলে দিচ্ছি সবাই সংসারী, হাত তুলতে বলতেই বুঝে নিলাম সবাই যেন ব্রহ্মচারী। আপনারা বুঝেছেন তাই হাত তোলেননি, কথাটা ঠিক, সংসার আমরা কেউ করি, এ সংসারের কোন বস্তু আমাদের নেই, সংসার আমরা কেউ করিনি, বুঝেনি? আমার বাবার সংসার ছিল, সেই সংসারে আমি চলে এসেছি, বাবার আগে সংসার ছিল আমি চলে এসেছি, বাবার বাবার সংসার ছিল সে চলে এসেছে, তার বাবার সংসার ছিল সে চলে এসেছে, তাহলে সংসার আপনি করলেন কোথায়? সংসার তো আগে থাকতে হয়ে আছে, আপনি চলে এসেছেন, আমি চলে এসেছি, বাবার বাবা চলে এসেছে, তাহলে সংসার কে করেছে? ওই বাবার বাবা খুঁজতে খুঁজতে আপনি একজন কি পাবেন যে বিশ্ব সংসারকে সৃষ্টি করেছে? একমাত্র অনাদি আদি গোবিন্দ কৃষ্ণ তত্ত্ব ভগবান। তবু বলি আমরা সংসারী, সংসারী খেটে খেটে যেন আর পারি, কোনটাই আমাদের? এ চাঁদ কি আপনি তুলেছেন? না। এ সূর্য? না। এ দিন রাত্রি? না। আপনি জানেন একটা বেগুন গাছ বসিয়ে দিলেন, আপনি বলতে পারবেন এতে বেগুন হবে কি হবে? যদি হয় বলে অত বেগুন হয়েছে, আর যদি না হয় বলে বেকার জল ঢালা হয়েছে। তাহলে কোনটা আপনি করেছেন? কোনটাই সূর্য, দেখুন এই যে সূর্য দিন দিনে যে আলো দিচ্ছে, ভগবানকে যে জায়গায় বসিয়ে রেখেছে আজও পর্যন্ত সেই জায়গাতেই আছে। 33 কোটি দেব দেবী ভগবানের কথা শুনে চলে, আর আমরা কলির জয় আমরা কলির অত্যাচারে ভগবানের কথা ভুলে যাই। সূর্যকে বলে দিয়েছে শোন, তোকে যে জায়গায় বসিয়ে দিলাম ওই জায়গাতেই তুই থাকবি, কোনোদিন উপরে উঠবি না নিচেও নামবি না। একটা বক্সের কিছু প্রবলেম হয়ে গেছে, উপরে উঠবি না নিচেও নামবি না। তাই দেখুন সূর্যকে যে জায়গায় বসানা সে জায়গাতেই আছে। সূর্য যদি নিচের দিকে নেমে যেত প্রচন্ড ঠান্ডা পড়তো কি? আবার মাথা নাড়ছো, সূর্য নিচে নামলে ঠান্ডা পড়বে কি? সূর্য নিচের দিকে নেমে যদি আসতো তাহলে দেখবেন এমন একটা গরম পড়তো, একই গরম। সূর্য যদি উপরের দিকে উঠে যেত লেমুড়িতেও কাজ হতো? তাহলে ওনাকে যে জায়গায় রেখেছে সেই জায়গাতে আজও পর্যন্ত আছে। আর ভগবান আমাদের যেটা করতে বলেছে, যেটা শুনতে বলেছে, সবটাই বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাই, হরি নাম আমরা শুনতে চাই না, কৃষ্ণ নাম হরি কথা বলতে চাই। তাহলে আমাদের মনে শান্তি দেবে, শান্তি দেবার জন্য একজন এসেছিলেন। কোথায় এসেছিলেন? নবদ্বীপে, নদিয়ার মাটিতে তিনি এসেছিলেন। জন্মে জন্মেছিল কোথায়? নিম গাছের গোড়ায়। কি গো, তাই ছেলেটার নাম হয়েছিল কি? মা কি মিলিয়ে নাম রেখেছে দেখেছেন? নিম গাছের গোড়ায় জন্ম, তাই নাম রাখলো নিমাই। অনেক ছেলে হাসপাতালে জন্ম নেয়, কোনো বাবা মা কি রাখে ছেলের নাম হাসপাতাল? কিন্তু ওখানে মিলিয়ে নাম, গাছের গোড়ায় জন্ম তাই নিমাই। নিম গাছ খুব মিষ্টি গাছ, তবে তেতো। আচ্ছা তেতো গাছের গোড়ায় জন্মে ছেলেটা মিষ্টি হলো কি করে? বোঝা তো আছে। আচ্ছা ওর কি কোনো অলৌকিক শক্তি আছে? যো কি 10টা পা নিয়ে জন্মেছে? কেউ দেখেছে নিমাই 10টা পা? কেউ দেখেছে নিমায়ের 20টা হাত? তোর মধ্যে তো কোনো অলৌকিক শক্তি নেই, তবু ওকে সবাই ভগবান বলে। কেন বলে? কারণ ওর মধ্যে যে গুণ ছিল সেগুলো আমাদের মধ্যে নেই। তাহলে ওর মধ্যে কি গুণ ছিল? আমাদের মধ্যে কি গুণ আছে? তুমি বাজার করতে যাচ্ছ, বিনা কারণে তোমাকে যদি এক ঘা কেউ মেরে দেয়, তুমি তো বাজার করা বন্ধ করে দিয়ে দুগালে না মেরে জল খাবে না। দাদা বাজার বলে পরে হবে, ও কেন মারলো কি? মায়েরা হাসছে, তোমাদের যদি কেউ 1 টাকা লেগালি দেয় অন্তত খান পাঁচে। কিন্তু বুঝেনি নিমায়ের তো খোল করো তাল ভেঙে দিয়েছে, দিয়েছিল তো। আচ্ছা নিমাই কি মেরেছে? নিমাই জানতো যে ওদের দুজনকে যদি একবার মেরে দিই ওরা দুজন থেকে 10 জন হবে, আর 10 জন মিলে লাঠি নিয়ে যখন আসবে তখন আমার খোল করতাল ভাঙবে না, তখন আমার মাথাটা ভাঙবে। কিন্তু ওদের যদি ছেড়ে দিই তাহলে ওদের ভুল ওরা বুঝতে পারবে, আর যখনই বুঝতে পারবে তখনই ওরা ছেঁড়া চটে বসবে, তুলসী কাঠের মালা পরবে, আর আপনাদেরই মতো দু হাত তুলে বলবে নিতাই গৌর হরি। তাই তিনি কত অসাধুকে সাধু করে ছেড়ে দিয়েছে, কত পাপীকে পবিত্র করে ছেড়ে দিয়েছে, কত পাষণ্ডকে সুন্দর মানুষ করে দিয়েছে। জগাই মাদায়ের মতো মানুষকেও হরিবাসরে টেনে নিয়ে এসেছিল, কিসে? মারপিট করে না, ভালোবেসে। যেগুলো আমাদের মধ্যে আপনি খুঁজে পাবেন না ওর মধ্যে সেগুলো ছিল। তাই সারা বিশ্ব সংসারের মানুষ বলেছিল ভগবান যদি হয় একজনই হবে, সে হলো নদিয়ার নবদ্বীপের মাটিতে চলে এসেছে, সে হলো নদিয়ার চাঁদ নিমাই। তাই বলে এমন দয়াল আমাদের কে বাবা আছে গো শরীর থেকে বিষ তুললো কিসের দ্বারা তিনি দিতে এসেছিল হরি নাম তো কি তাহলে যে হরি নাম দিতে একটু করা যাবে হরি নাম দিয়ে একটু করা যাবে আর হাতে তালি ওটা দেয়া যাবে তো তবে যাদের হাত আছে তারাই দেবে কারণ হাত সবাই ভগবান দিয়েছে, তবু মানুষ নিজে থেকে একটা হাত বার করে নেয়, একটা হাত বার করে, সেটা কোন হাত? মানুষের অজুহাত। তাহলে কিন্তু অজুহাতটা না থাকলে চলবে? চলুন একটু তালি দিয়ে হরিনাম করে নেওয়া যাক। কি ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে মুখে বলা যাবে তো? মহাপ্রভু শুনছে, তাকে একটু শোনানো যাক। কি হরে কৃষ্ণ এবার হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে আসার কথা নয়, তবু ভগবানের কৃপায়, তবু তো ভগবানের কৃপায় আপনাদের মাঝখানে চলে এসেছি। তবে এইটুকু বলে দিচ্ছি, দলের কোনোদিন যদি সমস্যা তৈরি হয় তাহলে আমাদের মতো দলকে না ডেকে এই দলটাকে যোগ করে দেবেন, কারণ এখানে যে এত বড় দল আছে এটা তো আমারই জানা ছিল। একটু জয় দিয়ে দেওয়া যাক। বলে চৈতন্য মহাপ্রভু কি গৌরী চাঁদ কি টাকা খরচ হলো কি? না না, এই যে এতক্ষণ আপনারা হরিনাম করলেন, কোনো টাকা খরচা হয়েছে? কিন্তু লাভ হয়েছে তো? হবে হরি নাম করলে লাভ হবে না, ভালো লাগছে না? না আমাকে নয়, হরি নাম শান্তি তো, কিন্তু আমাদের ঘরে শান্তি আছে? কথাগুলো শুধু বুঝে নেবেন, এখানে হাজার মানুষ আছে, এখানে টাকা নেই, পয়সা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, শ্বশুরের খাট নেই, টিভি নেই, ফ্রিজ নেই, ছেঁড়া চটে বসে আপনারা বলছেন বড় শান্তি। আর ঘরে যদি চারজন থাকে তো চারটে হাঁড়ি, স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে আছে, দুজনের মুখ দেখা দেখি নেই, সংসার হচ্ছে, তাহলে এতে কি এখনো বুঝতে পারছেন না যে শান্তি কি? সেই জন্যই বলে গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের ঘরে কিছু দিতে আসেনি, শুধু হরিনাম দিতে এসেছে, যে প্রতিটা বাড়ি বাড়ি হরিনাম হোক, এরা হরিনাম করবে সকাল সন্ধ্যে, ভগবানের নাম কীর্তন করবে, এরা হরিনামে নাচবে, হরিনামে গাইবে, আর নাচতে নাচতে গাইতে গাইতে এরা যে বাড়ি তৈরি করেছে এই বাড়িটা ছেড়ে দিয়ে এরা নিজের বাড়িতে চলে যাবে। নাচতে নাচতে গাইতে গাইতে এ বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাবে। কোন বাড়ি? তুমি যার কাছ থেকে এসেছো সেটাই তো তোমার বাড়ি, তাহলে এসেছো তুমি ভগবানের কৃপায়, তাহলে আমাদের কর্তব্য কি? আবার পুনরায় যেন ভগবানের কাছে ফিরে যেতে পারে। সেই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম দিতে এসেছে। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, দিকে দিকে প্রচার হোক মধুর হরিনাম, মধুর কৃষ্ণ। তাই বলুন মা, মহাপ্রভুর বাণী সত্য, হরিনাম কমেছে বেড়েছে? চায়ের দোকানে হরিনাম কি, বিয়ে বাড়িতে হরিনাম, কালী পুজোয় হরিনাম, দুর্গা পুজোয় হরিনাম, চারিদিকে হরিনাম বেড়ে গেল। কিন্তু হরিনাম আমরা চারিদিকে শুনতে যাই, কিন্তু শুনলে শুধু হবে না, বাড়িতে আপনাকে করতে হবে, তবে আপনার সংসারে শান্তি ফিরবে। এখানে আপনারা করছেন তাই এখানে শান্তি, এবার বাড়িতে যদি আপনারা হরিনাম করেন তাহলে বলুন বাড়িতে আপনাদের শান্তি হবে না? কেন সংসারে আপনার অশান্তি তৈরি হবে? কেন চারটে হাঁড়ি হবে? আপনিও করুন, আপনার ছেলেও করুক, আপনার মেয়েও করুক। আজকে এই সব ছেলেগুলোকে হাত তুলতে বলছি এরা তুলছে, তালি দিতে বলছি এরা দিচ্ছে, কিন্তু এরা আজকে দেবে কালকে দেবে, তারপরে এই ছেলেগুলো যখন নিজের বাড়িতে যাবে কোনো বাবা মা তো বলবে না যে সকালবেলা একটু তালি দিয়ে হরিনাম। আর এইটুকু জেনে রাখবেন, হরিভক্ত ছেলে কোনোদিন মেয়েদের কাপড় ধরে টানাটানি করেনি, কোনোদিন করেনি, প্রমাণ আছে। কাপড় ধরে কারা টেনেছিল? দুর্যোধনের 100টা ভাই কাপড় ধরে টেনেছিল দ্রৌপদী আর পঞ্চপাণ্ডব, ওরা হরিভক্ত ছিল বলে কোনোদিন এ কাজ করেন? তাহলে আপনি যদি ছেলে মেয়ের হাতে সম্মান পেতে চান তাহলে ওদের ঘরে সকাল সন্ধ্যে হরি নামে যুক্ত করুন, কৃষ্ণ নামে যুক্ত করে দিন। স্কুলে লেখাপড়া শেখানো হয় কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, গুরুজনকে কিভাবে প্রণাম করতে হয়, এই শিক্ষাগুলো কে দেবে? তার বাবা মা ছাড়া। তাই প্রতিটা বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম দিতে এসেছিল, যে আপনিও করুন আপনার পরিবারও শান্তি পাবে। অবশ্যই এ হরিনামে শান্তি আছে, এ হরিনামে আনন্দ আছে। আর ভেবেছেন যে আপনি হরিনাম করছেন আর হরিনাম হবে না? এ হরিনামটা আজকে পৃথিবীতে অনেক গান উঠেছে, দু চার দিন বেজেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু হরিনাম আপনি জন্ম নেননি তার আগে থাকতে চলছে। আমার বাবা জন্ম নেয় না তার আগে থাকতে চলছে। এ হরিনাম কি কোনোদিন মুছেছে? হরিনাম কি কোনোদিন পুরাতন হয়েছে? আপনি আজকে হরিনাম শুনছেন আপনার নতুন লাগছে, কালকে আবার এমনই স্টেজে বসে হরিনাম শুনবেন আবার আপনাকে নতুন লাগবে। হরিনাম কোনোদিন পুরাতন হয়নি, কিন্তু পৃথিবীতে অনেক গান উঠলো, ও টুনির মার হচ্ছে, বাবা মার হু হু করে গো করছে, কিন্তু হরিনাম কি বন্ধ হচ্ছে? দিকে দিকে হরিনাম হচ্ছে, যত মানুষ শুনছে তত নতুন লাগছে। তাই এ পৃথিবীতে শান্তি কি? মাকে তুমি মা বলে ডাকো, মায়ের শান্তি হবে। বাবাকে তুমি বাবা বলে ডাকো, শান্তি হবে। হরি নামকে হরি নামের মতো করো, দেখবে শান্তি হবে। কিন্তু এখন অনেক মানুষ বাবা মা আছে, তাদের বারে মা বলে ডাকলে শান্তি পায় না। মা মে ড্যাডি আনন্দ। তাই বলে দিচ্ছি মা, আমাদের মতো কীর্তনিয়াকে নিয়ে যেতে হবে না, শুধু হরি নামটাকে বাড়িতে নিয়ে যান। আপনিও করুন, আপনার ছেলেও করুন, মেয়েও করুক, অন্তত পরিবারে দশজন যদি থাকে, দশটা হাঁড়ি আপনাকে কিনতে হবে না, একটা হাঁড়িতেই ভাত হবে। স্বামী স্ত্রী একই বিছানায় শয়ন করবে, মুখ দেখা দেখি থাকবে না। হরি নামে মেতে থাকলে আপনার পরিবার শান্তি থাকবে। কৃষ্ণ নামে মেতে উঠুক এই জগতে সমস্ত পরিবার। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Bolo Govurdhuni Dai, Govurdhuni Dai, Govurdhuni Dai, Jaya Govurdhuni Dai. গান্ধার বলে একটি রাজ্য, যেটা বর্তমান এখন নাম হলো আফগানিস্তান, মানে বেশ কিছু নামের পরিবর্তন ঘটে গেছে। যেমন হস্তিনাপুর বলে জায়গা ছিল, সেটা এখন নাম হয়ে গেছে দিল্লি। তো গান্ধার বলে রাজ্য ছিল, এখন নাম হলো সেটা আফগানিস্তান। তো যাই হোক, ওই গান্ধার রাজ্যের রাজার নাম ছিল সুবল। সুবলে 100টি ছেলে, একটি মাত্র মেয়ে। 100টি ছেলের বড় ছেলে হলো শকুনি, আর সবচেয়ে ছোট মেয়ের নাম হলো গান্ধারী। এবার গান্ধারী যখন উপযুক্ত হলো, বাবা চিন্তা নিল মেয়েটার বিয়ে দেব। সুবল রাজা, গান্ধারী রাজকন্যা, তো চিন্তা করলো, তো আমি কোনো ভিখারি ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি না, কোন একটা রাজপুত্রর সঙ্গে বিয়ে দিতে হবে। তো হঠাৎ আস্তে সুবলে হাতে একটা চিঠি এসে পড়ল। সুবল চিঠিটা খুলে দেখল, চিঠিটা যে লিখেছে তাকে আপনারা চেনেন, মহাভারতে যার গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর বিদ্ধ করেছিল তীরে বিছানা করে দিয়েছিল, তিনি হলেন গঙ্গাপুত্র ভীষ্ম। তাহলে ভীষ্ম চিঠি লিখেছে সুবলকে, তাহলে আমি চিঠিটা পড়ছি, আপনারা শুনুন। শোনো সুবল, তোমার 100টি ছেলে একটি মেয়ে, এটা আমি জানি। তোমার মেয়ের নাম গান্ধারী, রূপবতী, গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। তো সুবলের মনে একটা আনন্দ এলো যে আমি একটা পাত্র সন্ধান করছিলাম, তো ভীষ্মর মতো মহান ব্যক্তি চিঠি লিখেছে আমার মেয়েটাকে ওই হস্তিনাপুরের বউ করে নিয়ে যেতে চায়, আর ভীষ্মর আশ্রয়ে যদি আমার মেয়েটা থাকে, আশা করি আমি মরে গেলেও শান্তিতে থাকতে পারবো, কারণ আমার মেয়েটার কোনো কষ্টই হবে না। দেখি তার সুবল, আমি মিথ্যাবাদী নই, আমি চিঠিতে যেটা লিখছি এটাই কিন্তু সত্য। তোমার মেয়ে দেখতে সুন্দরী হলে কি হবে, আমি কিন্তু তোমার মেয়েকে যার সঙ্গে বিয়ে দেব সে হলো জন্ম থেকে অন্ধ। অসম্ভব, ভীষ্মর অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি আফগানিস্তানের রাজা সুবল, আমার একটা মাত্র মেয়েকে কোনোদিন আমি অন্ধের সঙ্গে বিয়ে দেব না। চিঠিটা ফেলে দিয়েছিল, কিন্তু পুনরায় চিঠিটা আবার পড়ছে, কারণ শেষ পর্যন্ত তাকে পড়তেই হবে। সুবল, আমার চিঠি যদি প্রত্যাখ্যান করো, বিয়ে দিতে যদি রাজি না থাকো, তাহলে আমি বলে দিচ্ছি নিজে আমি আফগানিস্তানে যাব, তোমার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমাকে কারাগারে বন্দী করব, তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব, আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেব, আর গান্ধারীর চুলের মুঠি ধরে টানতে টানতে হস্তিনাপুরে নিয়ে এসে তাকে আমি ভাইপোর সঙ্গে বিয়ে দেব। মানে ইচ্ছা নয় তবু চিঠি দাবো মাঝে জড়িয়ে ধরে কেঁদে ভেঙে গেল এ জীবনের স্বপ্ন, কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার। গঙ্গাধারীকে যদি অন্ধের সাথে বিয়ে না দিয়ে থাকে, ভীষ্ম আসি আমাকে পচিয়ে গলিয়ে মারবে, কিন্তু আমার মরণে তো কোনো দুঃখ না, আমার 100টা ছেলেকে সে নিজের হাতে হত্যা করে, আমি বাবা হয়ে ছেলের মরা মুখ দেখি কেমনে, দিন রাত্রি ধরে তোমার চরণে আমি জলে দিলাম, তুমি কোন বিপদের মাঝখানে ফেলে দিলে, ওহে দয়ালু পরিব, আমি এখন কারে ছাড়িয়া কারে বাঁধি, কারে ছাড়িয়া কারে ধরি। আমি সুইসাইড করব, আমি বিষ খাব, তবে আমার একটা মাত্র মেয়েকে আমি অন্ধর সঙ্গে বিয়ে দেব না, আমি ওই মেয়েটার মুখ আর দেখব না। হ্যাঁ, ওর মা যখন মরে গেল তখন আমাকে বলে গিয়েছিল, স্বামী আমার মেয়েটাকে কোনোদিনের জন্য তুমি কাঁদাবে না, সোনা দানা গয়না পরিপূর্ণ আছে, সুন্দর করে ধুমধাম করে ওর বিয়ে দেবে, কিন্তু এখন আমি কি করব? এক সপ্তাহ কথা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু গান্ধারী তো আর বাচ্চা মেয়ে, যে বাবা শরীর খারাপ হলে গান্ধারী আয়, আমাকে ভাত দে, আমাকে জল দে, একটু মাথার কাছে বস। আজকে সেই বাবা এক সপ্তাহ ধরে আমার সঙ্গে কথা বলেনি, আমি কি কোনো অপরাধ করলাম? আমি কি কোনো নিজে অন্যায় করলাম? বাবা কেন আমাকে দূরে সরিয়ে রাখ, সবার সঙ্গে কথা কয়, আর আমি যত নিয়ে আসি কেন বাবা দূরে সরে যায়? একদিকে বাবা একদিকে মেয়ে, দুজনের চোখে জল পড়তে শুরু হলো একটা চিঠির কারণে। আজকেই বাবাকে ধরব, আস্তে আস্তে এগিয়ে গেছে, ওই তো বাবা আসছে। যেই আসতে শুরু করলো গান্ধারী ছুটে গিয়ে হাতটা জড়িয়ে ধরল, কোন অভিমানী ওগো পিতা কথা বলো না, কথা বলো না। প্রতিদিন ফাঁকি দিয়ে চলে যাও, আজকে তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। বলো আমি যদি কোন অপরাধ করে থাকি তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে মারো, কিন্তু তুমি দূরে থেকো না বাবা। দুদিন পরে আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দেবে, এখন থেকে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। গান্ধারি চলে যাও মা, আমার বড় কাজ আছে, সবচেয়ে বড় কাজ হলো আমার সঙ্গে। বলো বলো তোমার কি দুঃখ? কি গান্ধারি আমি তোকে বলতে পারবো না, বলবে না, তুমি কাঁদছো কি দুঃখে? তুমি বাবা মানে মাঝখানে শকুনি ঢুকে পড়েছে, শকুনি উপস্থিত। বাবা তুমি তোমার একটা মাত্র মেয়েকে কাঁদাচ্ছ কেন? শকুনি আমার মুখে একটা যন্ত্রণা উঠেছে, ওষুধ নিয়ে। বাবার মুখে যন্ত্রণা কোনোদিন দেখলি না?